الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وعن ثابت بن الضحاك قال رسول الله صلى الله عليه وسلم من قتل نفسه بشيء عذب به يوم القيامة رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم جابتي حمد ثناء الله رب العالمين الجنة جابتي درود صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم أذكر প্রসঙ্গ আত্মহত্যা বিষয়টি নতুন কিন্তু অত্যন্ত সামাজিক স্বার্থ সংশ্লিষ্ট একেবারে গতকালকের তথ্যটা এবং আজকের তথ্য মিলিয়ে আপনাদেরকে বলি দেশে গত চার বছরে প্রতিদিন গড়ে 28 জন করে আত্মহত্যা করছে যাদের বড় অংশের বয়স 21 থেকে 30 মধ্যে 1949 থেকে 70 সাল পর্যন্ত বছরের গড়ে 2555 জন আত্মহত্যা করত এখন তা বেড়ে গড়ে দৈনিক 10,000 এর উপরে আত্মহত্যা করে যাদের শতকরা 95 ভাগই কোন না কোন মানসিক রোগে আক্রান্ত এ তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বাংলাদেশ সরকারের নলেজে যা আসে তার হিসাবে এটা নলেজে যা নাই তার নিশ্চিন্ত আরো বেশি এছাড়াও যারা বড় হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন তাদের শতকরা 20 ভাগ আত্মহত্যার চেষ্টাকারী এরা মরেনি কোনো কারণে চেষ্টা করেছিল আজকের খবর হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যা করে ভারতে আর বাংলাদেশ হল 10 নম্বরে এর কারণ বলতে যে আমাদের মানসিক ডাক্তার সাহেবরা সমস্যায় পড়ে গেছে। তার মধ্যে ডাক্তার সংখ্যা কম, বাংলাদেশে মাত্র 22টি হাসপাতালে মানসিক বিভাগ আছে, অন্যগুলোতে নাই, আমরা অল্প মানুষ কি করব, ইত্যাদি মেলা গেছে। যাই হোক, এই বিষয়গুলি আমরা মনে করি যাদের মধ্যে ইমান আছে এবং ইমানের দৃঢ়তা আছে তারা কখনো আত্মহত্যা করে না। মুসলমানদেরকে ইমানি সবক ছাড়া অন্য কোনো কিছু দিয়েই পরিবর্তন করা সম্ভব নয়। সমাজের যে কোনো সমস্যার পরিবর্তনে অস্ত্র শক্তি, দলীয় শক্তি কোনোটাই কার্যকর নয় যদি সেখানে ইমানি শক্তি কাজ না করে। সমাজের যে দুর্দশাগ্রস্ত অবস্থা, যে জরাগ্রস্ত সমাজে বসবাস করছি আমরা, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর রোগের বিস্তার ঘটেছে ক্যান্সারের মতো, আর তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আত্মহত্যা। তাও ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই যে আমাদের যারা ভবিষ্যৎ তরুণ সমাজ, যাদের বয়স 21 থেকে 30, যাদেরকে ব্যাকবোন অফ সোসাইটি বলা হয়, জাতির মেরুদণ্ড, তারাই আত্মহত্যা করছে বেশি। এটা কেন হবে? বার্ধক্যে আত্মহত্যার সংখ্যা খুবই কম, যৌবনকালে তাদের আশা ভরসা কত বেশি থাকে, তাদের দিকে বাপ মা তাকিয়ে থাকে। তারা যদি আত্মহত্যার পথ বেছে নেয় ওই সমস্ত ধ্বংস হয়ে যাবে খুব দ্রুত। আর এ কারণেই আজকে এই বিষয়বস্তু তুলে ধরার অবকাশ হয়েছে। কোরআনে এবং হাদিসে এই বিষয়ে কি আলোচনা এসছে, আমাদের দাওয়াতের মাধ্যমে যদি কিছু মানুষও আত্মহত্যার মতো অপকর্ম থেকে নিজেকে বিরত রাখে, এটাই আমাদের জন্য বড় সফলতা বলে আমরা মনে করব। আল্লাহ হেদায়াতের মালিক, অনেকে অজ্ঞতার কারণে এগুলো করে থাকে, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এগুলোর পরিণাম কি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ফাসেকদেরকে আল্লাহ ডাকেন না, কাফেরদেরকে আল্লাহ ডাকেন নাই, মুনাফিকদেরকে আল্লাহ ডাকেন নাই। যারা ইমানদার তাদের জন্য খুতবা, তাদের জন্য সালাত, তাদের জন্য বক্তব্য। ইয়া আইয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেদের মধ্যে বাতিল পন্থায় কারো সম্পদ ভক্ষণ করো না, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করো না, চাঁদাবাজি করো না, দুর্নীতি করো না, ঘুষ খেও না, অর্থাৎ অন্যায়ভাবে কোন মাল কারো ভক্ষণ করো না। মনে রেখে দিও, লিল মুসলিমে আলাল মুসলিম হারামুন দমহু ওয়া মালহু ওয়া ইরজুহু, মুসলমানের পরস্পরের জন্য তিনটা বস্তু চিরদিনের জন্য হারাম, তার রক্ত, তার সম্পদ এবং তার ইজ্জত। এই তিনটা বস্তুর উপরে কেউ কারো উপরে কেউ হামলা করতে পারে। অতএব তোমরা যেন অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদি মিনকুম, হ্যাঁ, পরস্পরের সম্মতির ভিত্তিতে ব্যবসায়িকভাবে তোমরা যে আয় রোজগার করে থাকো এটা চলবে, এর বাইরে নয়। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, মনে রেখো, আল্লাহ তোমাদের ব্যাপারে অত্যন্ত রহমদিল, অত্যন্ত ক্ষমাশীল, করুণাময়। নিজেদেরকে হত্যা করো না, এটা বিভিন্নভাবে হতে পারে। ওমাইয়া ফাল দালকা উদ্ভানন ও জুলমান ফাসাব নুসলিহে নার, যারা আত্মহত্যা করবে সীমা লঙ্ঘন এবং অত্যাচারের কারণে, অর্থাৎ সে জানে যে আত্মহত্যা করাটা মহাপাপ, এরপরেও যদি সে এটা করে, ফাসাব নুসলিহে নার, সত্তর আমরা তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। কেন দালিক আল্লাহ ইয়াসির, এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কবিরা গুনাহসমূহ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহগুলোকে আমি তার বিনিময়ে মার্জনা করে দেব। অনুদখিলকুম মুদখলান কারীমা, এবং তোমাদেরকে আমরা অত্যন্ত সুন্দর একটি স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাত। সূরা নিসা 29, 30, 31 তিনটা আয়াতেই অনেক কথা বলা হয়ে গেছে, ওইগুলো একটু পরে একটু ব্যাখ্যা দিব। প্রথম কথা হল এখানে ইনতাজতানিবু কাবায়রা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কবিরাগুলোকে কি সংখ্যাত গুণে শেষ করা যাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতটি কবিরা গুনাহকে বিশেষ করে আমাদের সামনে তুলে ধরেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات, তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে দূরে থাকো। এক, আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। দুই, কত্তু নাসলাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করা অন্যায়ভাবে, নিজেকে নিজে হত্যা করেন বা অন্যকে হত্যা করেন, নিঃসন্দেহে এগুলো হারাম। তিন, আসসিহর, জাদু করা, জাদু ধারে কাছে যাওয়া যাবে না। চার, আকুল রিবা, সুদ খাওয়া। পাঁচ, আকলু মাল ইয়াতিম, ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। ছয়, আত্তাওয়াল্লি আমাল জিহাদ, জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। সাত, ফাসফিল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, বিবাহিতা সরল সিধা সরলা ইমানদার নারীর বিরুদ্ধে মিথ্যা ব্যভিচারের তোহম দেওয়া। এই সাতটি ধ্বংসকারী পাপ থেকে যদি বেঁচে থাকে, তাহলে অন্যান্য পাপগুলো আল্লাহ পাক তার ইবাদতের কারণে, সিয়ামের কারণে, হজের কারণে ক্ষমা করে দিতে পারে। যেমন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যবর্তী যাবতীয় সহকারী গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকেন। এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত মাঝখানের যাবতীয় গুণা আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। এগুলো হাদিসে এসছে, আপনারা সবাই জানেন। শর্ত হল কবিরা গুণা থেকে দূরে থাকতে হবে, কবিরা গুণা মাফ হবে না। আপনি যতই হজ করেন, কোরবানি করেন, উমর করেন, কোন লাভ হবে না। কবিরা গুণা কবিরাই, এমনকি যুদ্ধের জিহাদের ময়দানে, যুদ্ধ না জিহাদের ময়দানে ইসলামের জন্য জীবন দিয়েছে তার পর্যন্ত, তার বিষয়ে আল্লাহ রাসূল বলছেন দেখো এই শাহাদাত তার সমস্ত গুণা ক্ষমা মাফ করে দেবে, কিন্তু তার ঋণের গুণা আল্লাহ মাফ করবে না। কঠিন, মানে কবিরা গুণা যেগুলো আছে মারাত্মক, এগুলো থেকে দূর করতে গেলে নিজেকে তওবা করতে হবে। কবিরা গুণার একটাই মেডিসিন তওবা, তওবা নেই কবিরা গুণা থেকে গেল, তওবা করলেন কবিরা গুণা মুছে গেল, কম্পিউটার ফাইল মুছে ফেলার মতো। যতক্ষণ তওবা না করবেন ততক্ষণ আপনি যতই সালাত সিয়াম করেন কিচ্ছু লাভ হবে না। অতএব কবিরা গুণা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এবার আসেন আত্মহত্যাকারী শাস্তি কি। সাবিত ইবনে দাহ্হাক قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل نفسه بحديده عذب به في نار جهنم যে ব্যক্তি নিজেকে লোহা দ্বারা হত্যা করল, কিয়ামতের দিন তাকে ওই লোহা দিয়েই শাস্তি দেওয়া হবে। একই রাবের অন্য বর্ণনা এসেছে যে ব্যক্তি যা দিয়ে আত্মহত্যা করবে সে ব্যক্তিকে তাই দিয়ে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তিনি বলছেন একজন ব্যক্তির জখম অবস্থায় আসলেন আল্লাহ রসুলের কাছে, বলছে কানা রাজুলেন জারাহুন, একজন ব্যক্তির জখম ছিল দেহে, আল্লাহ রসুলের কাছে আসেনি, বাড়িতেই ছিল, চিকিৎসা করছিল, কিন্তু কষ্ট সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যা করল। ফাকাল আল্লাহ, আল্লাহ বললেন, হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহ রাসূল মুখ দিয়ে আল্লাহর কথাটা বের হয়েছে কি, বাদারানি আব্দি বিনফসি ফাহরামতু আলাইহি জান্নাহ, বান্দা আমার আগেই নিজের মৃত্যুর পথ বেছে নিল, অত আমিও তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। কঠিন কথা নয় কি, আমি তার রোগ ভালো করতাম কিনা শেষ অপেক্ষাও করল না, আগেই নিজেকে শেষ করে দিল। যারা অসুখ বিসুখে ভুগছেন দীর্ঘদিন যাবৎ নিরাশ হবেন না, আল্লাহ যে কোনো সময় তাকে সুস্থ করে দিতে পারেন, বিশ্বাস রাখতে হবে। নবীদের কাহিনীতে আইব আলাহ সাল্লাহাম জীবনীটা পড়বেন, অনেকটা সান্ত্বনা পাবেন। অন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখনুকু নাফসাহু ইখনুকুহা ফিন্নার, যে ব্যক্তি নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করল জাহান্নামে তাকে ফাঁসিতে ঝুলিয়েই শাস্তি দেওয়া হবে। বল্লাযী ইয়াতউনুহা ইয়াতউনুহা ফিন্নার, আর যে ব্যক্তি নিজেকে বর্ষা নিক্ষেপ করে বা বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করল জাহান্ন যতদিন সে থাকবে তাকে ওই বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শাস্তি দেওয়া হবে। এই তিনটা হাদিস পরপর বুখারী শরীফে এসছে 1363, 1364, 1365। সাবেদিন জাহাকের মৌলিক হাদিস এসেছে, যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে তাকে সেভাবেই জাহান্নামের শাস্তি দেওয়া হবে। যারা নিজেকে কষ্টের হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যা করেন বাঁচতে পারবেন না, এটা তো স্থায়ী শাস্তি হবে, জাহান্নাম তো এক দুদিন তো থাকবে না, চিরস্থায়ী। চিরস্থায়ী শাস্তি যদি কেউ বেছে নিতে চান সেইভাবে আত্মহত্যা করুন, কোনো সমস্যা নাই। মনে রাখবেন, হায়াত দেওয়ার মালিক যেমন আপনি নিজে নন, মৌত দেওয়ার মালিকও আপনি নিজে নন। এই কথাটা সবসময় মাথায় রাখবেন, আমার হায়াত আমার ইচ্ছায় আমার দেহের মধ্যে আসেনি, যিনি আমাকে প্রাণ পাঠিয়েছেন রূহ পাঠিয়েছেন তিনি আল্লাহ, আর রূহ নেয়ার অধিকার তাঁর, অন্যের নয়। নির্ধারিত মৃত্যুর দিবস যখন এসে যাবে, একটি সেকেন্ড আকুশ হবে না, সেই পর্যন্ত আপনি অপেক্ষা করবেন তো, তার আগে যদি নিজেকে হত্যা করে ফেলেন তো গুণাগার হয়ে যাবেন। আত্মহত্যার কারণগুলো কি, মৌলিকভাবে আমি এখানে তিনটে কারণ ধরার চেষ্টা করছি। এক, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, আরো চাই আরো চাই। এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে আত্মহত্যায় প্রলুব্ধ করে, সহ্য করতে পারে না, পেলাম না তো। আল্লাহ তোমাদেরকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে তোমাদের অধিক অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, হাত্তা জোর তুমুল মকাবে, কবরে যাওয়া পর্যন্ত তোমরা এটা করবে, তোমাদের এই আকাঙ্ক্ষা মিটবে না। হাদিসের ব্যাখ্যা এসেছে, যদি বান্দাকে এক ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয় সে আর এক ময়দান ভর্তি দুই ময়দান ভর্তি স্বর্ণ চাইবে, ওর আকাঙ্ক্ষা মিটবে না। অতএব অল্প তুষ্ট থাকাই হল বুদ্ধিমানের কাজ। আর বিশ্বাস রাখতে হবে, অমামিন দায়বেতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, কিছুতে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর করে নেই। এই বিশ্বাস যার মজবুত সে কখনই আত্মহত্যা করে না। এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে আত্মহত্যায় অনেক সময় প্রলুব্ধ করে। দুই, হতাশা, মানুষ যা চায় অনেক সময় তা পায় না, সে ধরে নেয় এটা আমার ব্যর্থতা, আর ব্যর্থতা গেলানি দেশে হতাশাগ্রস্ত হয়ে একসময় আত্মহত্যা করে। প্রতি বছরে যখন ছেলেদের রেজাল্ট আউট হয়, যে ক্লাসই হোক না কেন রেজাল্ট হলে দেখবেন প্রত্যেকে আসবে, সে তার চাহিদা মতো ফল না পাওয়াতে আত্মহত্যা করেছে, কেউ ফেল করাতে আত্মহত্যা করেছে। এগুলো কোন মুসলমান করে না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, নিশ্চয়ই আল্লাহ মানুষের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু, হে সীমা লঙ্ঘনকারীরা, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। এই নৈরাশ্য এই হতাশা মানুষকে অধিকাংশ ক্ষেত্রে আত্মহত্যায় প্ররোচিত করে। তিন, অতি ক্রোধ, কিছু ছেলেপেলে আছে এত রাগী বাপ মার উপর রাগ করে আত্মহত্যা করে, প্রায় প্রতি দেখি আমরা এগুলো। আর এইভাবে যে বিশ্বকাপ হয়ে গেল না, আমরা সম্পাদকে লিখেছে বিশ্বনাশ, ওটাকে বিশ্বকাপ বলে নেয়, বিশ্বনাশ। কত মানুষ যে ধ্বংস হয়েছে আমাদের বাংলাদেশি পত্রিকা আমরা পড়ি, তাতে তো মাথা খারাপ হয়ে যাওয়ার লক্ষণ। ছোট ছোট সেলিব্রেশন এক নাইন পড়ে আমার কাছে বলতাম আমার টাকা দিতে, কেন মোবাইল কিনবো, কেউ মোবাইল দিয়ে খেলা দেখ দেয়নি, পরের দিন লাশ পাওয়া গেল। এই ঘটনাগুলো আসে, এত রাগী সেলিব্রেশন হয়ে গেছে, কারো কথা শুনতে রাজি না, বাপ মার কথা শোনে না, শিক্ষকদের কথা শোনে না, বড়দের কেউ মানে না, ও যা চায় তাই করবে, না পাইলে বা শেষ। এই অতি রাগ অনেক সময় মানুষকে আত্মহত্যার দিকে টেনে নিয়ে যায়, কারণ রাগের ভিতরে শয়তান থাকে। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা রাজুলুন ফাকাল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি, একজন লোক এসে আল্লাহ রসুলকে বলছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে ওসিয়াত করুন, উপদেশ দিন, তুমি ক্রুদ্ধ হইও না। হে রসুল, তারপর কি? উনি একই কথা বললেন, তারপর কি? আবার তাই বললেন, তারপর কি? আবার তাই বললেন, একটাই কাজ, তুমি ক্রুদ্ধ হইও না, যদি রেগে যাও তুমি শেষ হয়ে যাবে। রওয়াল বুখারী। এবারে উমরাতে গিয়ে দেখলাম সৌদি গভর্নমেন্ট এই হাদিসটা সুন্দরভাবে লিখে বিলবোর্ডের আকারে টাঙিয়ে দিয়েছে, আর ওটা আলো জলে নিভে জলে নিভে বারবার ওটা দিচ্ছে, প্রচন্ড ভিড় হয়। তো বিশেষ করে রমজান মাসে যারা উমরা করেন বা ইতিকাফ করেন, ভিড়ের দৃশ্য তারা দেখেন, প্রচন্ড ভিড়। অথচ সেখানে কোন অপকর্ম হয় না, অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে না। ঠিক কারণ কি? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাক্ত, বারবার একটা সামনে আসতেছে, ভেসে ভেসে উঠছে হাজি সাহেবদের সামনে, উমরাকারীদের সামনে, সাধারণ ক্রেতা জনসাধারণের সামনে, লা তাক্ত লা তাক্ত, ক্রুদ্ধ হয় না ক্রুদ্ধ হয় না, মানে প্রচন্ড ভিড়। তো আবার তো গরম, এবারে তো আমরা শীতে গেলাম হিসাব মতন, তাই 36 ডিগ্রির উপরে তাপমাত্রা সেখানে দিনের বেলা। এর মধ্যে মানুষের ভিড়ের মধ্যে কতক্ষণ মানুষ ধৈর্য রাখতে পারে? কিন্তু এই ছোট্ট একটা হাদিস, একটাই শব্দে একটা হাদিস, লা তাক্তাব, তুমি ক্রুদ্ধ হইও না, এই একটা হাদিসে মনে হয় কিছুই লাগে না, একটা হাদিস মুসলমানরা মাথায় ধারণ করেছে। নারী হোক পুরুষ হোক, হুড়াহুড়ির মধ্যে কারো পায়ের মধ্যে পাও পড়ে না, আশ্চর্য। আল্লাহ রসুলের হাদিসের প্রতি মুসলমানদের এই যে বিরাট ভালোবাসা, আল্লাহর প্রতি যে এই অকুণ্ঠ শ্রদ্ধাবোধ হাদিসের প্রতি এখন মুসলমানদের আছে, হজ ওমরা গেলে টের পাওয়া যায়। ওই ভিড় অন্যান্য ধর্মেও হয়, আপনারা জানেন হিন্দুদের ধর্মে ভারতে প্রতি বছরে শত শত লোক পায়ের তলে চাপা পড়ে মরে যায়, ওদের পুণ্যার্থীদের অবস্থা এই হয়, তারা মনে করে এখানে সে গোসল করলে পুণ্য পাওয়া যায়, কিন্তু আমাদের তো তা না, ক্রুদ্ধ হলেও আমার নেকি চলে যাবে, আমার ওমরা নেকি ফৌদ হয়ে যাবে। সেই ভয়ে মুসলমানরা এমন কোন কাজ করে না যে কাজ করলে তার নেকি কমে যায় অথবা নেকি ফৌদ হয়ে যায়। লা তাক্তাব, একটা ছোট্ট আদেশ। এই অতি ক্রোধ আমাদের তরুণ ছেলেদেরকে আত্মহত্যার প্ররোচিত করছে। তোমরা সাবধান থেকো, জীবনের বহুদিন তোমাদের সামনে পড়ে আছে, 21 থেকে 23 বছরের তরুণ ছেলেরা কেন আত্মহত্যা করবে? সারা দেশ তাদের দিকে তাকিয়ে আছে, পুরো জাতি তাদের দিকে তাকিয়ে আছে, তারা তো আমাদেরকে আশার বাণী শোনাবে। তারাই যদি নৈরাশ্যের অন্ধকার হারিয়ে যায়, তারা যদি ক্রুদ্ধ হয়ে নিজেকে ধ্বংস করে ফেলে, তাহলে জাতিকে রক্ষা করবে তারা? হাদিসটা আমাদেরকে বারবার আল্লাহ রাসূল একবার বলেনি, বারবার বলেছেন লা তাক্তাব লা তাক্তাব। এবারে অন্য হাদিসে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, দেখো, লাইসা শাদীদু বিসুরআ وإنما الشديد الذي يملك نفسه عند الغضب. متفق عليه. শক্তিশালী বীর ওই ব্যক্তি নয় যে মল্লযুদ্ধে অন্যকে হারিয়ে দেয়, বরং বীর হল সেই ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধের সময়, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে। এই যে হাদিসটা, এটাই সম্ভবত আমাদের জন্য যথেষ্ট হবে। সত্যিকারের বীর ওই ব্যক্তি নয় যে অন্যকে শক্তি দিয়ে হারিয়ে দেয়, সত্যিকারের বীর ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগকে দমন করে। এই হাদিসই আমাদেরকে সঠিক পথ দেখাবে বলে আমরা আশা করি। প্রত্যেক যুবক এবং শক্তিশালী মানুষ, দলীয় শক্তি হোক, রাজনৈতিক শক্তি হোক, অস্ত্রের শক্তি হোক আর দৈহিক শক্তি হোক, যে কোনো শক্তিমান ব্যক্তি যেন এই হাদিসটা সবসময় মনে রাখে, আল্লাহবাক আমাকে শক্তি দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমি আজকে দেশের প্রধানমন্ত্রী আছি, চিরদিন থাকব না, আমার হুকুমে সারা দেশ চলে, কিন্তু না, এটা অস্থায়ী জিনিস, এই শক্তির মদমাত্র এমন কাজ করব না যে কাজ করলে আমার নিজের পরকাল ধ্বংস হয়ে যায়। সবসময় ইতিহাসে শিক্ষা নেয় ভালো। ফেরাউন, নমরুদ, কামান, হারুন সবাই চলে গেছে, সবাই কিন্তু অহংকারে ছিল, প্রচন্ড ক্রোধের কারণে মূসা এবং বনী ইসরায়েল ধ্বংস হয়েছে, শুধু ফেরাউনের রাগের কারণে, আর তো কিছুই না। রাগ মারাত্মক জিনিস। মূলত এই মৌলিক তিনটে বিষয় মনে রাখতে হবে, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, হতাশা এবং অধিক ক্রোধ, এই তিনটা মৌলিক রোগ থেকে যদি আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি, তাহলে আত্মহত্যা করার মতন কঠিন পাপ থেকে বহু মানুষ বেঁচে যাবে ইনশাআল্লাহ। এ থেকে বাঁচার উপায় কি, কি করলে আত্মহত্যা থেকে আমরা রক্ষা পেতে পারি? মৌলিকভাবে দুটো কারণ আমরা চিহ্নিত করতে পেরেছি। এক, তকদিরে বিশ্বাস। তকদিরে বিশ্বাস মুসলমানদের ইমানের ষষ্ঠ স্তম্ভ। ছয়টি স্তম্ভ মিলিয়ে ইমান বলা হয়। শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ইমান নয়। আমান্তু বিল্লাহে ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। ছয়টা হল না? প্রথম হচ্ছে আমান্তু বিল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে। দুই নম্বরে ও রসুলিহি ও মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর উপরে। তিন নম্বরে তার প্রেরিত কিতাব সমূহের উপরে। চার নম্বরে তাঁর প্রেরিত রসুলগণের উপরে। পাঁচ নম্বরে আখেরাতের জবাবদিহিতার উপরে। আর ছয় নম্বরে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তকদিরের ভালো মন্দের উপরে। অনেকের ধারণা শুধু নারা তকবীর আল্লাহকে দিলে ইমানদার হয়ে যাব, ঠিক না, এত সহজ না। এই ছয়টা স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস। মনে রাখতে হবে, তকদির আল্লাহ সৃষ্টি করেন, তকদির মানুষও তৈরি করতে পারে না। তিনি আমার জন্মের আগে, যখন আমার বয়স ১২০ দিন ছিল আমার মায়ের গর্ভে, তখনই আমার তকদির যে চারটি বিষয় লিপিবদ্ধ করে দিয়েছেন, আমার হায়াত কতদিন থাকবে দুনিয়াতে, আমি দুনিয়াতে কি আমল করব, আমি দুনিয়াতে কতটুকু রুজি পাব এবং আমি জান্নাতি হব না জাহান্নামি হব, এই চারটি বিষয় তো আমার ভূমিষ্ঠ হওয়ার আগেই লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ। এই বিশ্বাসটা মজবুত রাখতে হবে যে এই তকদির যা আছে ঠিক সেটাই হবে। অতএব যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে ওটাকে এই তকদির বলে মেনে নিতে হবে। আর যিনি এই ক্ষতিটা পূরণ করতে পারেন তার কাছেই প্রার্থনা করতে হবে। তিনি কে? নিঃসন্দেহে আল্লাহ। এই আমসাসকা আল্লাহ হবে দুর্দিন ফালা কাশিফ লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহ। যদি আল্লাহ পাক তোমার কোনো অকল্যাণ করতে চান সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই, আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান সেটাকেও ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। কোরআনের এই আয়াতটি আমাদের জন্য যথেষ্ট নয়। বহু ভালো ছেলেকে আমরা দেখেছি থার্ড ডিভিশন পেয়েছে বা সেকেন্ড ডিভিশন পেয়েছে, অথচ শিক্ষক মন্ডলী তাকে দিয়ে বোর্ডে স্ট্যান্ড করার আকাঙ্ক্ষা পোষণ করছিলেন, করেনি। যদি ওই ছেলেটি হতাশা আত্মহত্যা করে তাহলে সে তার ভবিষ্যৎ জানে বলে মনে করতে হবে, কিন্তু সে তার ভবিষ্যৎ জানে না। দেখা গেল ভবিষ্যতে ওই ছেলেই দেশে সাইন করেছে, সারা দুনিয়া তাকে চিনে, অথচ যে ছেলে নকল করে ফার্স্ট ডিভিশন পেয়েছিল বা বোর্ড স্ট্যান্ড করেছিল সে ইতিহাসটা হারিয়ে গেছে, কোথায় এখন স্কুলে পড়ে আছে অথবা জীবনে বদনাম করে জীবনভর বসবাস করছে। অত ভবিষ্যৎ জীবনে কৃষি তোমার উন্নতি আছে, কৃষি অবনতি আছে, এটা যেহেতু কেউ জানে না, সেহেতু এই ক্ষতিগুলো মেনে নিতে হবে এবং আল্লাহর ইচ্ছার উপরে নিজেকে সুপর্দ করে দিতে হবে। দুই নম্বর ট্রিটমেন্ট হল তাওয়াক্কুল এবং সবর। নিজের শক্তির উপরে নিজের যোগ্যতার উপরে তাওয়াক্কুল করা যাবে না। আমার শক্তি আছে পারবই, তোমার শক্তি কতক্ষণ আছে এই কথাটা মনে করে দেওয়ার জন্য রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ হাদিসের শুরুতে বলতেন বল্লাযি নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম করছি যার হাতে আমার জীবন নিহিত, মানে আমার নাকে ডরে দেওয়া সুইচ তাঁর হাতে অফ করে দিলেই আমার জীবন শেষ। আমার এক নিকটাত্মীয় কয়েকদিন আগে ফোন করছে যে মামাজি রাত্রে যাচ্ছি টয়লেটে, ঘুম থেকে উঠে উঠে আমি দাঁড়াতে পারি না, দেখলাম আমার ডান অঙ্গ অবশ হয়ে গেছে, আমি কাউকে ডাকতেও পাচ্ছি না, আমি যে গিয়েছি একটা সুইচ অন করব এই ক্ষমতা আমার নাই। আমি বললাম আল্লাহ তুমি আমার এ কি করলে, আমাকে কি তুমি একটু হজের সালাত পড়ার সুযোগ দিব না? আল্লাহ কাছে কান্তে রইলাম, কেউ নেই পাশের ঘরে স্ত্রী সন্তানরা শুয়ে আছে, ডাকবে কিতে, মুখেও কোনো আওয়াজ নাই, এক সাইড পুরাটা পড়ে গেছে, যাকে আমরা আমাদের ভাষা বলি পড়ে গেছে, সে কান্তেও পাচ্ছে না, ডাকতেও পাচ্ছে না, হাত উঁচু করতে পারছে, কি বিপদ। ও বলল এই অবস্থা চলে প্রায় মিনিট পাঁচেক, হঠাৎ করে দেখলাম একেবারে সুস্থ হয়ে গেছি, আমি আলহামদুলিল্লাহ পড়লাম, দৌড়ে গেলাম ওই ঘরে, তোমরা ওঠো আমি মৃত্যুর হাতে বেঁচে আসলাম। এই এক সপ্তাহ আগের ঘটনা, যুবক ছেলে আমাদের চেয়ে অনেক বয়স্ক, তখন ওই ছেলে মদিনা ভাড়া গালেন, বলছে স্যার মামুজি এখন বুঝতেছি আল্লাহ রসুল কেন বারবার বলছেন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মোহাম্মদের জীবন, এই কথা উনি কেন বারবার বলছেন, আমি আজকে বুঝলাম, আজকে রাত্রে তার আমি টের পেলাম, একদিন টের পাই আমার জীবন তো আল্লাহর হাতে চলে যে গেছিলাম, যে আল্লাহর জীবন নিয়ে গেল সে আল্লাহ আমার জীবন ফিরিয়ে দিল, আমার দেহে মোটেই শক্তি নাই, আমি একদম পড়ে আসি, আর আমি আবার কেমন শক্তি পেলাম, আমি আবার উঠে গিয়ে বাথরুম গেলাম, উজুটুজু করে এসে স্ত্রী বাচ্চাদের ডাকলাম, এটা কি সম্ভব? চিন্তা কর, যে কোনো মুহূর্তে হে শক্তিমান তুমি শক্তিহীন হয়ে যাবে, হে অর্থশালী তুমি অর্থহীন হয়ে যাবে, সবই আল্লাহর হাতে। অতএব আল্লাহর উপর তওয়াক্কুল করো, সবর এবং ধৈর্য ধারণ করো। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত সোহাইব রুমি থেকে হাদিস টেস্ট হয়ে মুসলিম শরীফ, খুব চমৎকার হাদিস, মুমিন সেই আসাদাতহু সাররা শাকারা ওয়া ইযা আসাদাতহু দাররা সাবারা, যখন তার কোন খুশির মুহূর্ত এসে যায় সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আর যখন তার কোন কষ্ট আসে সে সবর করে, দুই অবস্থাতেই সে আল্লাহর কাছে অগণিত নেকি হাবদার হয়। অথবা আজেব আল্লি আমরিল মোমেন, মোমিনের বিষয়টা অত্যন্ত বিস্ময়কর, সে কল্যাণ পেলে শুকরিয়া আদায় করে, অকল্যাণ হলে ধৈর্য ধারণ করে, উভয় অবস্থাতেই সে আল্লাহর কাছে অসংখ্য নেকি অধিকারী হয়, এটাই হলে মুমিনের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। বোঝা গেল আমরা যদি সবর করি বিপদে তাহলে আমরা নেকি পাব। যেমন কেউ মৃত্যুবরণ করলে যে দোয়া শেখানো হয়েছে সালাতুল রাসূল আপনারা দেখে নেবেন, সেখানে বলা হয়েছে যে এই সবরের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে উত্তম যাজা দান করো, আমি সবর করতে পারলাম এজন্য আল্লাহ তুমি আমাকে উত্তম যাজা দান করো, শেখানো হয়েছে আমাদের। আরো চমৎকার হাদিস এসছে ইবনে আব্বাস থেকে, তিনি বলছেন দেখো সাবউন আলফা মিন উম্মতি ইয়াদখুলুনা আল-জান্নাহ বিগাইর হিসাব আল্লাযীনা লা ইস্তাকুন ওয়া লা তাতাগায়ারুন ওয়া লা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুত্তাফাকুন আলাইহ। আমার উম্মতের মধ্যে 70,000 এমন হবে, এখানে 70,000 অর্থ অসংখ্য, গণিত 70 নয়, যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা কারা? আল্লাযীনা লা ইস্তাকুন ওয়া লা তাতাগায়ারুন ওয়া লা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা কখনোই ঝাড়ফুঁকের ধারে যায়নি, যারা কখনো ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য গণক ঠাকুরের কাছে যায়নি, এবং যারা কখনোই এবং যারা সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কল করে, এই ধরনের বাছাই যারা কিছু মানুষ থাকবে কিয়ামতের দিন, আল্লাহ পাক তাদের কোন হিসাবই নেবেন না, যাও সোজা জান্নাতে চলে যাও, কোন হিসাব নেওয়া না তাহলে। তো আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কল করি, ইনশাআল্লাহ আমাদের আত্মহত্যা করার প্রবণতা মুড়িয়ে থাকবেন। মারাত্মক রিপোর্ট এসেছে, কালকে যারা পত্রে পড়েছেন তারা দেখেছেন কোন কোন জিনিস মানুষকে ধ্বংস করছে। তার মধ্যে একটা মৌলিক হলে আমরা বলেছি অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, এর মধ্যে যেগুলো বাংলাদেশের ইতিহাসে খুবই চলছে, একটা হলো মেয়েদের যৌতুক। যৌতুক দিতে না পারার কারণে মেয়েদের উপর জুলুম হচ্ছে, কিছু পুরুষ নামধারী নপুংসক যুবক যাদের জীবনে কোন ব্যক্তিত্ব বলে কিছুই নাই, যারা শ্বশুর বাড়ি খাওয়ার জন্য পাগল হয়ে থাকে, বিবাহের পরে স্ত্রী বলে তারা নির্যাতন চালায়। অথচ কোরআনের নির্দেশ নেহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দাও ফরজ মনে করে, নেহলা মানে ফরজ, মোহর ব্যতীত বিবাহ করা নিষিদ্ধ। অথচ প্রতিবেশী হিন্দু সমাজে যেহেতু ওদের মেয়েরা পিতৃ সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন না, ছেলেরাই পায়, হিন্দু ধর্মে মেয়েরা বাপের উত্তরাধিকার হয় না, ছেলেরাই শুধু হয়, এই জন্য বাপেরা বিয়ের সময় মেয়ের সব সাজিয়ে গুছিয়ে দিয়ে বিদায় করে দেয়, তা আর তো পাবে না, যতক্ষণ আমি বেঁচে আছি মেয়েকে দিয়ে দিই সব। আর আপনারা জানেন মেয়েরা বাবা বেশি আদরে হয়, প্রিয় হয়, তারা এই কারণে মেয়েদেরকে সব দিয়ে দেয়, জামাই বহু কিছু পায়। প্রতিবেশী হিন্দু ভাইদের দেখা থেকে মুসলমানদের মধ্যে এই প্রবণতায়, এই শয়তানির প্রবণতা ঢুকে গেছে, এরা যে স্ত্রীকে মোহর দিতে হয় উল্টা, এটা তারা মানতে চায় না অন্তর থেকে, মুখে যাই বললেও অন্তর থেকে মানতে চায় না। আর সেজন্য বিয়ের সময় বলে 5,00,000 টাকা মোহর না, জীবনে একটা পয়সা দেয় না। এবার বিয়ের এক মাস দু মাস পরে শুরু হলো নির্যাতন, বাবার বাড়িতে টাকা নিয়ে আসে, ওই মেয়েটি এরপর নির্যাতনের শিকার হয়। বাংলাদেশে অসংখ্য মেয়ে আত্মহত্যা করছে মূলত যৌতুকের কারণে। সাবধান যুবকেরা, যৌতুক দেওয়া ফরজ, যৌতুক নেয়াটা হারাম, হারাম কাজ করে তুমি কশ্চিনকালও দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না, ইহকাল হারাবে পরকাল হারাবে। আর দুই নম্বর কারণ হল সুদ, যেটা আমরা একটু আগে বলছি আকলে রিবা, সাতটা প্রধান পাপ, সুদের অভিশাপে দেশ ধ্বংস হয়ে গেল। কালকে ইনক্লাবের ফার্স্ট হেডিং লাইন দেখছেন আপনার সবাই, বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাপদাদার আমল থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা এখন নব্য রাজনৈতিক ব্যবসায়ী নয়, যে কোনো কারণেই হোক 1990 সালে ব্যাংক থেকে 20 কোটি টাকা ঋণ করেছিলেন, সেই ঋণ আর তিনি শোধ করতে পারেন নাই, সুদে আসলে এখন 2014 সালে এসে 100 কোটি টাকার উপরে দাঁড়িয়ে গেছে। যারা এই সুদ কষেন তারা মুসলমান, যারা এসব ব্যাংক চালাচ্ছেন তারাও মুসলমান, যারা এই ব্যাংকের মালিক তারাও মুসলমান, যারা এদেশের সরকার চালান তারাও মুসলমান। 20 কোটি টাকার লোন নিতে 20 কোটি টাকাই দিতে হবে, তিনি কেন 100 কোটি টাকা দিবে, সে টাকা এখন পাবে কোথায়? অবশেষে তার পৈতৃক 105 বিঘা সম্পত্তি বিক্রি করেছে, করে মাত্র 12 কোটি টাকা হয়েছে। প্রতারকের খপ্পরে পড়ে গুলশানে বিশাল বাড়িটাও পর্যন্ত লিখে নেওয়া হয়ে গেছে। এখন জমি হারিয়ে বাড়ি হারিয়ে আত্মহারা দেশি হারা এই মানুষটা বৃদ্ধ বয়সে নিজের স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে মাত্র 1 সপ্তাহ আগে। এর জন্য কারণ কে? কারণ অধিকজন মেয়েদের আত্মহত্যার কারণ হল যৌতুক, আর এখানে এরকম বহু মানুষের আত্মহত্যার কারণ হচ্ছে এই সুদী অর্থনীতি। গ্রামে গ্রামে যে সমস্ত এনজিওরা সুদের জাল পেতেছে, এরা অত্যন্ত চালাকি করে ছেলেদেরকে স্বামীদেরকে লোন না দিয়ে স্ত্রীদেরকে লোন দেয়। একজন মহিলা একটা সমিতি নেয়, 8-10টা এনজিও থেকে ঋণ নেয়, নিয়ে অবশেষে তার অবস্থা এই হয় যেগুলি পেপারে পত্রে প্রতিদিন আপনারা দেখেন, মর্মান্তিক অবস্থা তাদের হয়ে যায়। কেউ কেউ বলেন পরনের 60টা পর্যন্ত এই সমস্ত সুদখোর এনজিওর কিস্তিধারীরা নিয়ে খুলে নিয়ে চলে যায়, বাড়ির টিন খুলে নেওয়ার দৃশ্যতে পরে আমরা পত্রিকা দেখি। এই সুদি অর্থনীতির বিরুদ্ধে কারোরই কোন বক্তব্য না। এদেশের এমপিরা, এদেশের মন্ত্রীরা সবাই মাশাআল্লাহ সালাত আদায় করেন, অনেকেই হজ করেন, প্রায় প্রতি বছরেই উমরা করেন। এবার গিয়ে দেখলাম মক্কায় সবচেয়ে দামি জামরা টাওয়ার, যেটা জমজম টাওয়ার এক হারামের পাশে, সেই টাওয়ারের ওই ফ্লোর কেনা, ওই ঘর কেনা 4টিখানি টাকার ব্যবসা। নাকি বাংলাদেশের বর্তমান সরকারের একজন এমপি আমাদের রাজশাহীর, আর একজন বিগত সরকারের এমপি ঢাকার, তাদেরও দেখলাম সেখানে টাওয়ারে বাড়ি খরিদ করা আছে। দুঃখ হয় তোমরা এখানে জমজম টাওয়ার বাড়ি খরিদ করছ, এটার চাইতে কি জান্নাতে গৃহ কেনা বেশি জরুরি ছিল না? কদিন থাকবে দুনিয়াতে? তাদের দুর্নীতির ইতিহাস প্রায় পত্রিকা আসে, কিন্তু ওখানে তারা ঠিক আছে। তো হজ করলে ওমরা করলে তারা মনে করে নেন কাইয়ামিন ওয়ালাদাত উম্মুহু, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো আমি পাক পবিত্র হয়ে চলে আসবো, অথবা যে কোনো কায়দা ওমরা যেতে পারলেই হয়, হজ করতে পারলেই হয়, সব মাফ হয়ে যাবে। জি না, সুদ খাবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, আরে হারাম টাকা দিয়ে হজ করবেন, আল্লাহ কবুল করার জন্য বসে আছে নাকি? এই সুদের হিংস্র অক্টোপাসে অসংখ্য মানুষ আবদ্ধ হয়ে গেছে, ফলে তারা আত্মহত্যা করছে। যেমন এই মানুষটা আত্মহত্যা করল, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ ছিলেন, এবং তার ওই অতি লোভ, একটু আগে বললেন অতি পাওয়ার আকাঙ্ক্ষা, এই কারণে তিনি ব্যাংকের লোন করেছেন। আমার উপদেশ দেব, দয়া করে কেউ ব্যাংক ঋণের জালে আবদ্ধ হবেন না। সে ইসলামী ব্যাংক হোক আর অন্য ইসলামী ব্যাংক হোক, ব্যাংক মানেই সুদখোরদের একটা পাতানো ফাঁদ, ব্যাংক মানেই হল ধনী শ্রেণীর গরিব শোষণের একটা পাতানো ফাঁদ, এই ফাঁদে তো পা দিবেন না। যদি আপনি কোন ঋণ করেন, মনে রাখবেন আপনি নিজ হাতে নিজের ধ্বংসের কাগজে স্বাক্ষর করলেন, মরে যাবেন তাও ভালো, ব্যাংকের ঋণ নেবেন না, এনজিও ঋণ নেবেন না। মারাত্মক দুটির কারণ এই যৌতুক এবং সুদী ব্যবসা। পরিশেষে আবার আপনাদেরকে স্মরণ করে দিই আত্মহত্যার পাপ সম্পর্কে। বুখারি শরীফের এই হাদিসটা না বললেই নয়, হুনায়নের যুদ্ধে একজন সাহাবি প্রচন্ড বেগে যুদ্ধ করছে, সবাই তাতে তাকাচ্ছে, এই নতুন বীর কোত্থেকে আসলো? আল্লাহ নবীকে যে বলা নেই, আল্লাহ রসুল দেখেন কেমন জোরে সে যুদ্ধ করছে, নতুন একটা বীর এসছে আমাদের সেনাবাহিনীতে, লোকটা তো আমি চিনলাম না। আল্লাহ রসুল তাদের তাকিয়ে বললেন ইন্নাহু মিন আহলিন্নার, ও তো জাহান্নামের অধিবাসী। যাকে বললেন ওই লোকটা ভাবলে কি, যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করছে, আল্লাহ নবী তাকে জাহান্নামি বললেন, ব্যাপারটা কি আমি দেখব। ও তখন ওই যোদ্ধার পিছিয়ে পিছিয়ে ঘুরতেই আছে, ওই যোদ্ধা যেদিকে যায় উনিও সেদিকে যায়। অতঃপর যুদ্ধ শেষ হয়ে গেল, কে কোথায় আছে সব খোঁজ খবর নেওয়া শুরু হল। কমান্ডার ইন চিফ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেখো তো সেই লোকটা কোথায়। দেখা গেল যে ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন, বলেছিলেন ওই লোকটি প্রশংসা করেছিলেন, ওই লোকটি ছুটি আসছে, এসে বলছে হে আল্লাহ রসুল আল্লাহ বাহসাকা বিল হক, যে মহান সত্তা আপনাকে সত্য সহকারে দুনিয়া পাঠিয়েছেন তার কসম করে বলছি আপনি অবশ্যই সত্য নবী। তুমি এমন কথা কেন বলছ? হে আল্লাহ রসুল, আপনি যাকে বলেছেন ও জাহান্নামী হবে, আপনার বলার পর থেকে আমি তার পিছিয়ে পিছিয়ে ঘুরছিলাম। ঠিকই ওই লোকটি যুদ্ধের পরে নিজে নিজে নিজের তরবারি বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করল আমার সামনে। আর আত্মহত্যাকারী কখনই জান্নাত পায়নি, সে জাহান্নামে চলে গেল। অতএব আমি বিশ্বাস করি আপনি একজন সত্য নবী, বিশ্বাস তো আছেই, বিশ্বাস আরো জোরালো হল। যাদের কি প্রমাণ হয়, ইসলামের পক্ষে জিহাদ করেও সে লোকটা জান্নাত পাচ্ছে না, কারণ সে পরে আত্মহত্যা করল জখমের যন্ত্রণা সহ্য করতে না পারে। সহ্য করাই তার উচিত ছিল, সহ্য করতে পারেনি, আত্মহত্যা করে বসল। এটাই বলা হয় তকদির, যে তকদির যদি কেউ জাহান্নামে লেখা থাকে সে যত ভালো কাজই করুক অবশ্যই শেষ মুহূর্তে এমন কাজ করবে যার বিনিময়ে সে জাহান্নামে চলে যাবে। আর তকদির যদি কারো জান্নাতে লেখা থাকে সে যতই অন্যায় কাজ করুক শেষ মুহূর্তে এমন নেকির কাজ করবে, তবতিল্লা করবে, সে জান্নাতে চলে যাবে। আল্লাহবাক আমাদের সবাইকে জান্নাতের তৌফিক দান করুন এবং আত্মহত্যার মতো মহাপাপ থেকে রক্ষা করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।